السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد أعوذ بالله من الشيطان الرجيم ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন এবং মাটিতে আবার ফিরিয়ে দেবেন। সালাত এবং সালাম নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ করেছেন, সুতরাং তিনিও মাটি থেকে তৈরি, নূর থেকে নয়। আমাদের তাফসীর হবে সূরা রুমের আয়াত নম্বর 20 থেকে। মহান আল্লাহ এই আয়াত এবং এর পরে কয়েকটি আয়াতে তার পৃথিবীতে সৃষ্টি করা কয়েকটি নিদর্শনের কথা উল্লেখ করেছেন। সৃষ্টিগত নিদর্শন আয়াত, আরবিতে আয়াত বলা হয়, এগুলির মানে হচ্ছে যে যেগুলি দেখে, যেগুলি সম্পর্কে গবেষণা করি, চিন্তাশীল হই, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, আল্লাহর ওয়াহদানিয়াত একত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব হয়, আয়াতে কৌনিয়া বলা হয় এগুলোকে, সৃষ্টিগত আয়াত। আর আয়াতে শরঈয়া মানে আল্লাহ পাকের শরীয়তের বিধানের আয়াত, সেগুলি কোরআনে কারিমের আয়াত, যেগুলি তাফসীর আমরা করছি, যেগুলি পড়ে, যেগুলি অর্থ বুঝে, যেগুলি গভীরভাবে চিন্তা করে কোরআনের উপর তাদাব্বুর করি, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, কোরআন নিয়ে গৌর ও ফিকির, চিন্তাশীল হয়ে হেদায়াত পাওয়া যায়, সঠিক রাস্তা পাওয়া যায়। সৃষ্টিগত আয়াত দিয়েও আল্লাহকে চেনা যায়, আর শরীয়তগত আয়াত দিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনা যায়, তার দিনকে জানা যায়। আল্লাহ পাক বলছেন অমিন আয়াতেহি, আল্লাহ পাকের নিদর্শন সমূহের একটি হচ্ছে আন খালাকাকুম মিন তুরাব, হে মানব জাতি, তোমাদেরকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন, অতঃপর তোমরা মানুষ রূপে পৃথিবীতে ছড়িয়ে পড়লে। প্রথম মাটি দিয়ে সৃষ্টি করলেন, আর প্রত্যেক মানুষের সৃষ্টিতে মাটির উপাদান আছে, কারণ মাটি থেকেই সেই খাদ্য এসেছে, আর সেসব খাদ্যের ফলে বীর্য তৈরি হয়েছে, আর সেই বীর্য থেকে অন্য মানুষরা সৃষ্টি হয়েছে। তারপরে এক মানুষ থেকে দুই তিন করতে করতে সারা বিশ্ব অসংখ্য মানুষ রং বিরঙের ছড়িয়ে পড়লে। এটা আল্লাহ পাকের কুদরত, কে করেছেন? একমাত্র আল্লাহ। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আর আল্লাহ পাকের আরেকটি নিদর্শন হচ্ছে যে তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, তোমাদের স্ত্রী সৃষ্টি করেছেন। হে মহিলা, তোমার জন্য স্বামী আল্লাহ পাক সৃষ্টি করেছেন তোমাদের মাঝে থেকে, মানে মানুষ থেকেই। আল্লাহ যদি মানুষ স্ত্রী না করে জিনদের মধ্য থেকে হইতো, আর অন্য কোন বাঁদর হইতো, আর কিছু হইতো, তাহলে আমরা সেইভাবে কাছাতে পারতাম না, সে আন্তরিকতা হইতো না, একটা ভয় সবসময় লেগেই থাকতো, অশান্তি থাকতো, কখনো এই শান্তি হাসিল হইতো না। এইরকমই স্বামী, মহিলার স্বামী যদি আবার জিন হয়, কখনো ভয় মুক্ত হইতো না। কিন্তু মানুষের মধ্যে থেকে, আমিও মানুষ, আমার স্ত্রীও মানুষ, আপনার স্ত্রীও মানুষ, আপনিও মানুষ, যেই মহাব্বত, যেই ভালোবাসা, যে আন্তরিকতা তৈরি হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা একমাত্র সৃষ্টিকারী। আল্লাহ পাক বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তোমাদের স্ত্রীর কাছে এসে শারীরিক শান্তি, কত যে শান্তি রয়েছে এই দাম্পত্য জীবনে, যেই ব্যক্তি দাম্পত্য জীবনে পৌঁছেছে এবং আল্লাহ ভীরু নারী পেয়েছে, যেই স্বামী ভালো স্ত্রী পেয়েছে, আর যেই স্ত্রী যেই মহিলা ভালো স্বামী পেয়েছে, সেই এটা বাস্তবে অনুভব করছে। আর যারা এখনো সেই জগতে পা রাখেননি তারা কিছু জানছেন, হ্যাঁ, ইলমুল ইয়াকিন, অন্তত কোরআন হাদিসের কথা জানলে এই জীবনে শান্তি রয়েছে, শান্তি লিভ টুগেদারে নেই। আল্লাহ পাক বিবাহ বন্ধনের মাধ্যমে জোড়া জোড়া হইতে বলেছেন, পরিচয় হয়ে গেল কলেজ ইউনিভার্সিটিতে, রাস্তাঘাটে, কলকারখানায়, কোন জায়গায়, আর তার সাথে জীবনযাপন শুরু করলাম, প্রেম শুরু করলাম, একসাথে থাকি, একসাথে হোটেলে উঠি, এই যে পাশবিক জিন্দগি, পশু চরিত্র, এতে কোনো শান্তি নেই, কোনো শান্তি নেই, ওই মহিলারও শান্তি নেই, সন্দিহান, কখন যে আমাকে ধোকা দিয়ে পালিয়ে যায়, আর ও পুরুষেরও সন্দেহ, ওই লম্পটেরও, যে কখন আমার চাইতে ভালো কোনো ছেলে পেলেই কেটে পড়বে হয়তো। কিন্তু স্বামী স্ত্রীর জীবনে আলহামদুলিল্লাহ শান্তি আছে, কোনো অশান্তি নেই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাজফার বিজাতি দ্বীন, আল্লাহ ভীরু রমণী চয়েস করতে বলেছেন, প্রাধান্য দিতে বলেছেন, আল্লাহকে ভয় করে, চরিত্রবতী, চরিত্র নষ্ট করে না, বেহায়া বেপর্দা নয়, পরকালে বিশ্বাসী, নামাজি, এরকম দেখে আপনি গ্রহণ করুন স্ত্রী, ওই রকমই স্বামী বা জামাই খোঁজ করার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা খাতাবা এমন যুবক যখন পেগাম পেশ করবে বিয়ের, যার দিন সুন্দর, ইমান আমল সুন্দর, মুশরিক না, শিরকি আকীদা রাখে না, বেনামাজি নয়, বেরোজগার নয়, আর অখলকা তার চরিত্র ভালো, চরিত্রহীন নয়, মদ খাই না, গাঁজা খাই না, আর কোন মেয়ের সাথে ভাবসাব রাখে না, চরিত্রবান, এইরকম ছেলে যখন পাবে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দাও মেয়ের বোনের, তাতে কামিয়াব হবে এই জীবন। আল্লাহ পাক বলছেন এতে শান্তি রয়েছে, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং তোমাদের মাঝে স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ ভালোবাসা তৈরি করে দিয়েছেন, ওয়া রাহমা এবং একে অপরের সাথে দয়া করে, দয়া আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, যে দয়ার কারণে কখনো স্ত্রীর কথা চিন্তা করেন না যে আমার স্বামী অসুস্থ হয়ে গেছে এখন আমি কেটে পড়ি, যে ওদিন ভালো ছিল থাকলাম না, স্ত্রীর চিকিৎসার জন্য লাখ লাখ টাকা সারা জীবনের আয়ু উপার্জন চলে গেল তবু এই কথা চিন্তা করে না যে অসুস্থ হয়ে গেছে রেখে লাভ কি, একে বাপের বাড়ি তাড়িয়ে দি, কখন এটা করেন, আল্লাহ পাকে দয়া সৃষ্টি করে দিয়েছেন, এই ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, একে অপরকে না দেখলে, একে অপরের সাথে মিলিত না হলে শান্তি হয় না। ইন্না ফি যালিকা লায়াত, নিশ্চয় এতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে, লিকাওমি ইয়াতাফাক্কারুন, সবার জন্য না, চিন্তাশীল জাতির জন্য, আল্লাহকে চিনতে পারো। অমিন আয়াতি, আল্লাহ পাকের নিদর্শন সমূহের আর একটি হচ্ছে খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনকে সৃষ্টি করা, ওয়াখতিলাফু আলসিনাতিকুম, তারপরে তোমাদের ভাষার বিভিন্নতা, কত যে পৃথিবীতে ভাষা, আবার এক একটি ভাষায় এক এক রকমের বলার ভঙ্গিমা, ভাষায় আঞ্চলিক ভাষা, এক ভাষা কয়েক ভাষায় বিভক্ত, এক অঞ্চলের ভাষা একই বাংলা ভাষা, চিটাগাঙের ভাষা অন্য এলাকার বাঙালিদের বোঝা মুশকিল, নোয়াখালীর ভাষা বোঝা মুশকিল, উত্তরবঙ্গের ভাষা দক্ষিণবঙ্গের সাথে ভিন্ন, আরবি ভাষা এক এক অঞ্চলের আরবি ভাষা এক এক রকম, আল্লাহ প্রত্যেক ভাষা বহু ভাষা আল্লাহ সৃষ্টি করেছেন, আবার এক এক ভাষাকে কত ভাষায় বিভক্ত করেছেন, একজনের ভাষা আরেকজন বুঝে না, শুনলে হাসে কি বলছে, ও আলওয়ানেকুম, তোমাদের রং বর্ণ আল্লাহ বিভিন্ন করেছেন, এক আদম থেকে আল্লাহ কালো আফ্রিকান নিগ্রো, আবার শ্বেতাঙ্গ পশ্চিমা ইউরোপিয়ান আমেরিকান, আবার মাঝামাঝি এশিয়ান, আবার খাটো লম্বা চ্যাপটা, কত রকমের যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ইন্না ফি যালিকা লায়াত লিল আলামিন, নিশ্চয় এতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে জ্ঞানীদের জন্য। অমিন আয়াতিহি মানামুকুম বিল্লাইল ওয়ান নাহার, আল্লাহ পাকের নিদর্শন সমূহের আরেকটি হচ্ছে রাত্রে তোমাদের ঘুমানো এবং দিনে, দিনেও ঘুমিয়ে থাকে বিশ্রামের জন্য, দুপুরে খেয়ে দে একটু বিশ্রাম করে, ইবতিগাউকুম মিন ফাদলি, এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করা, দিনে অধিকাংশ সময় রুজি রোজগার করা হয়, আল্লাহ রুজি সন্ধান করেন, যদি আল্লাহ রাত দিন না করতেন তাহলে মুশকিল হয়ে যেত, শুধু রাত হলেও মুশকিল হয়ে যেত, আর দিন শুধু হয়ে থেকে গেলেও বড় কষ্টকর হয়ে যেত, অসম্ভব হয়ে যেত চলাফেরা। ইন্না ফি যালিকা লায়াত লিকাওমি ইয়াসমাউন, নিশ্চয়ই যারা শোনে মনোযোগ সহকারে ওদের জন্য এতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে, আল্লাহর কথা শুনে, রাসূলের কথা শুনে, সত্য কথা শুনে, তাদের জন্য এতে শিক্ষার বিষয় রয়েছে। অমিন আয়াতি, আল্লাহ পাকের নিদর্শন সমূহের আরেকটি হচ্ছে ইউরিকুমুল বারকা খাউফ ওয়া তামা, আল্লাহ পাক বিদ্যুৎ চমকিয়ে দেখিয়ে দেন মেঘমালা থেকে, খাউফান যাতে ভয়ও সঞ্চারিত হয় মনে, ওয়া তামান আর আশাও হয়, ভয় হয় যে বিদ্যুতে কোন রকমের বালা মুসিবত বিপদ না চলে আসে, ক্ষয়ক্ষতি না হয়ে যায়, বা এত বেশি যেন বৃষ্টি না হয় যাতে বন্যা চলে আসে ফসল ডুবে যায়, শিলা বৃষ্টি যেন না হয় যাতে ফল ফসলের ক্ষয়ক্ষতি হয় ইত্যাদি, আনসিজন যেন বৃষ্টি না হয় যে সিজনে বৃষ্টি হলে ফলের ক্ষতি ফসলের ক্ষতি এমনটা না হয়, তাহলে ভয়ও আসে, আবার তামান আশাও রাখে, বৃষ্টি হলে চাষাবাদ করতে পারবো, বীজ বপন করতে পারবো, ফসলে ফলন হবে, কতদিন ধরে বৃষ্টির আশা নিয়ে বসে আছেন, আশাও রাখে। ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই মান, আল্লাহ পাক আকাশ থেকে পানি বর্ষণ করেন, ফাহিয়ুহি বিল আরদা বাদা মাউতিহা, এই পৃথিবীর জমিন মরে যাওয়ার পরই তাকে জীবন দান করেন, চাষাবাদের যোগ্য হয়। ইন্না ফি যালিকা লায়াত, নিশ্চয় এতে বহু নিদর্শন রয়েছে, লিকাওমি ইয়াকিলুন, চিন্তাশীল বুদ্ধিমান জাতির জন্য। অমিন আয়াতি, আল্লাহ পাকের নিদর্শন সমূহের আরেকটি হচ্ছে আন তাকুমাস সামা ওয়াল আরদু বিআমরিহি, আসমান জমিন দণ্ডায়মান হয়ে রয়েছে, স্থির রয়েছে, বিআমরিহি, একমাত্র আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক। সুম্মা ইযা দাআকুম দাওয়াতান মিনাল আরদি, অতঃপর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন থেকে তোমাদেরকে একটা ডাক দিবেন, ইযা আনতুম তাখরুজুন, তোমরা নিজের নিজের কবর থেকে মাটি থেকে বেরিয়ে আসবে, জবাবদিহি করতে হবে। ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ, যে কেউ রয়েছে এখানে তার মালিক আল্লাহ। কুল্লুল্লাহু কানিতুন, প্রত্যেকটি সৃষ্টি আল্লাহ পাকের, প্রত্যেকই আল্লাহ পাকের অনুগত। অনুগত হওয়া দুই প্রকার, এক হচ্ছে কমের পক্ষে সৃষ্টিগত আনুগত্য, আল্লাহ পাক মুখ করেছেন খাওয়ার জন্য, এই মুখ দিয়ে মুমিন মুসলিমও খায় আর নাস্তিক কাফের মুশরিকও খায়, হ্যাঁ তাই না? পা করেছেন হাঁটার জন্য, সেটা সকলে ব্যবহার করে যে হাঁটার জন্য, হাত করেছেন ধারণের জন্য, ধরার জন্য, সবাই হাত দিয়ে ধরে। সৃষ্টিগত ক্ষেত্রে সকলে অনুগত, বাধ্য অবাধ্য। শরীয়তের ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত জীবন বিধানের ক্ষেত্রে ওরাই আসল অনুগত, যারা আল্লাহ পাকের দিন মেনেছে। আল্লাহ সৃষ্টিকর্তা, তখন আমার লাইফে আমার জীবনের ওপর বিধান বাস্তবায়িত হবে আল্লাহ পাকের, মানুষের না। তারাই পুরোপুরি আল্লাহ পাকের অনুগত এবং তাদের জন্য আল্লাহ পাক দুনিয়া আখেরাতের সুখ তৈরি করে রেখেছে, জান্নাত আল্লাহ চিরকালের জীবন তাদের জন্য রেখেছেন। আর যারা দুনিয়াতে তো সৃষ্টিগত ক্ষেত্রে বাধ্য ছিল সেই জন্য আনুগত্য করেছে, কিন্তু আল্লাহ পাকের বিধান মেনে চলেনি, মনের পূজা করেছে, মানবরচিত বিধান মেনেছে, তাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছেন। ওয়াহু আল্লাযী ইয়াবদাউল খালক, আল্লাহ সেই সত্তা যিনি সৃষ্টির সূচনা করেন, সুম্মা ইউইদুহু, আবার তিনি সৃষ্টি করবেন, ওয়াহুয়া আহওয়ানু আলাইহি, আর পুনরায় সৃষ্টি করা আল্লাহর জন্য সহজ, প্রথমবার সেটা কঠিন লাগতে পারে তোমাদের, যদি আল্লাহর জন্য সবটাই সহজ। ওয়ালাহুল মাসালুল আলা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীতে এবং আসমানে আল্লাহর জন্যই রয়েছে সর্বোচ্চ দৃষ্টান্ত, আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে এবং আল্লাহর জন্য সবচাইতে উত্তম আপনি দৃষ্টান্ত পেশ করবেন। ওয়াহুয়াল আজিজুল হাকিম, তিনি মহাপ্রতাপশালী এবং তিনি প্রজ্ঞাবান। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসবো। আমি আব্দুল্লাহ ইবনু জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় মিম্বরের উপর বলতে শুনেছি যে, হে লোক সকল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আদম সন্তানকে ধন সম্পদে পরিপূর্ণ একটি উপত্যকা যদি দেওয়া হয়, সে দ্বিতীয়টির আকাঙ্ক্ষা করবে, তাকে যদি দ্বিতীয়টি দেওয়া হয়, সে তৃতীয়টির আকাঙ্ক্ষা করবে। বস্তুত আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছুতেই পূর্ণ করতে পারবে না। যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন। সহিহ বুখারী অষ্টম খণ্ড, মন গলানো অধ্যায়, হাদিস সংখ্যা 6438। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমরা তাফসীর করব সূরা রুমের আয়াত নম্বর 28 থেকে। আল্লাহ পাক এখানে একটি দৃষ্টান্ত বা উপমা পেশ করেছেন, যেই দিয়ে তাওহীদ এবং শিরক, আল্লাহ পাকের একত্ব এবং বহুত্ববাদ, দুটোর পার্থক্য বোঝাতে চেয়েছেন। আল্লাহ পাক তোমাদের জন্য একটি দৃষ্টান্ত পেশ করছেন। হাল্লাকুম মিম্মা মালাকাত আইমানুকুম মিন শুরাকা, তোমরা যে সব দাস দাসীর মালিক, তোমাদের যারা অধীনস্থ, তাদের মধ্য থেকে কেউ কি তোমাদের পার্টনার আছে, শরিক আছে? তোমাদের জমি জায়গায়, ধন সম্পদে, বাড়ি ঘরে কি তোমাদের অধীনস্থ দাস দাসী কে শরিক করবে? তোমরা চাকরকে ভাগ দেবে যেমন ছেলেকে ভাগ দেবে? ফি মা রাযাকনাকুম, যা কিছু তোমাদের দিয়েছি তাতে, আনতুম ফিহে সাওয়া, অতপর তোমরা সমান সমান অধিকার রাখবে, যে আমার জমি জায়গায় আমার ছেলের যেমন ভাগ তেমন আমার চাকরের ভাগ, আছে এমন কোন লোক? আমার কৃত দাস কৃত দাসীরও তেমনই ভাগ বসবে, এমন আছে? কেউ নেই। তাহলে নিজের চাকরকে, অধীনস্থদেরকে যেমন নিজের অংশীদার স্থাপন করতে চাও না, ভাগ দিতে চাও না, তাহলে রাব্বুল আলামিনের বান্দা হচ্ছে সব সৃষ্টি, নবী হোক আর ওলি হোক, সবাই তো আল্লাহ পাকের বান্দা। আব্দুহু ওয়া রাসূলুহু, কালিমার সাক্ষী দিচ্ছ, মন্ত্র পাঠ করছো, তাদেরকে কি করে আল্লাহর গোলামকে আল্লাহর শরীক কি করে সাব্যস্ত করে দিলে? তাখাফুনাহুম খাখীফাতিকুম আনফুসাকুম, যেমন তোমরা পরস্পরকে ভয় করো, একজন নেতা আর একজন নেতাকে ভয় করে যদি সংঘর্ষ থাকে, তাহলে একজন স্বাধীন মানুষ বাড়িওয়ালা আরেকজন বাড়িওয়ালা বলে আশঙ্কা করে, কিন্তু তোমার চাকর, চাকরকে বলে এমন কি ভয় আছে? তেমনি আল্লাহ পাকের বান্দার আবার আল্লাহর কি করে অংশী হইতে পারে? এগুলি তো আল্লাহ পাকের বান্দা, তারা কোনো ক্ষয়ক্ষতিও করতে পারে না আর তোমাদের কাজেও আসতে পারে না। কাযালিকা নুফাসসিলুল আয়াত, এইভাবে আল্লাহ পাক বিস্তারিত আয়াত বর্ণনা করে দেন। লিকাওমি ইয়াকিলুন, বুদ্ধিমান লোকদের জন্য, তারা উপকৃত হয়। বালিত্তাবাল্লাযিনা যালামু আহওয়াহুম, বরং যারা জালেম তারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করে, খেয়াল খুশির পূজা করে, বেগাইরে ইলমিন, না জেনে, জানার চেষ্টা করে না, মনে যেটা ভালো লাগে সেটাই করে। যত পাপীরা রয়েছে, পাপ করে কেন, ওটাই ভালো লাগে। এটা যে ভালো আসলে সেজন্য নাই। যারা বিড়ি সিগারেটে নেশা করে তাদের জিজ্ঞাসা করেন, আচ্ছা ভাই আপনি যে সিগারেট খাচ্ছেন এতে আপনার লাভ আছে না লস? বলছে ভাই বলিয়েন না, কিন্তু খারাপ অভ্যাস হয়ে গেছে। আর কিছু লোকেরা যদি ধার্মিক লোক এরকম কোন নসিহত করে, হুজুর দোয়া করিয়েন, মাওলানা দোয়া করেন যাতে ছাড়তে পারি। আরে তুমি চেষ্টা করবে না তো শুধু মাওলানা দোয়াতে, কি করে হবে? জানছো নোংরা খুবিস তোমার শরীরের ক্ষতি করে, তোমার ছেলে মেয়েদের ক্ষতি করে, যাদের ধোঁয়া লাগে, পরিবেশ দূষিত করে, ধন সম্পদ নষ্ট করলে, তুমি জ্বালালে, দুনিয়ার ক্ষতি করলে, আখেরাতের ক্ষতি করলে, ইমান আমলের ক্ষতি করলে, নিজেকে ফাঁসে গুনাহগার বানালে, তারপরে কেন এই বদ অভ্যাস? ফলে চিন্তাশীল লোকেরা উপকৃত হয়, আর বাকি লোকেরা খেয়াল খুশির পূজা করে, মনে ভালো লাগছে, শুরু হয়ে গেছে পাপ। ফামাইয়াহদিমান আদাল্লাল্লাহ, আল্লাহ পাক যাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছেন কি আর হেদায়েত করতে পারে? অমালাহু মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী নেই। ফাকিম ওয়াজহাকালিদ্দিন হানিফা, হে নবী তোমার মুখমণ্ডলকে দ্বীনের জন্য একনিষ্ঠ করে সোজা করো, অর্থাৎ দ্বীনকে সোজা করে সুন্দরভাবে প্রতিষ্ঠা করো। দ্বীন প্রতিষ্ঠা করা মানে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর বিধানের বাস্তবায়ন, ব্যক্তি জীবনে পাঁচক্ত নামাজি হওয়া সবচেয়ে বড় দ্বীন প্রতিষ্ঠা করা, মহিলার পাঁচক্ত নামাজের সাথে হিজাব পর্দা করা দ্বীন প্রতিষ্ঠা করা, রমজান এসছে রোজা রাখা দ্বীন প্রতিষ্ঠা করা, যাকাত প্রতি বছরে দেওয়া ঠিকভাবে দ্বীন প্রতিষ্ঠা করা, হজ করে আসলেন দ্বীন প্রতিষ্ঠা করলেন, ইসলামের বিধি বিধান বাস্তবায়ন করছেন, হালাল খাচ্ছেন, হারাম থেকে বাঁচছেন, দ্বীন প্রতিষ্ঠা করছেন। আপনাকে যতটা আল্লাহ শক্তি দিয়েছেন ততটা করবেন, যাদের হাতে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন তাদেরকে দ্বীন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলতে পারেন হ্যাঁ ইসলামী আইনের বাস্তবায়ন করা তাদের দ্বীন প্রতিষ্ঠার একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আমার মতো আপনার মতো দুর্বল মানুষ আর দ্বীন প্রতিষ্ঠা মানে ও ক্ষমতা দখল করা, এটা ইসলামের ব্যাখ্যা নয়, এটা হচ্ছে রাজনৈতিক ব্যাখ্যা, যারা অনেকেই কোরআনের পলিটিক্যাল ব্যাখ্যা করেছে, যেই ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে করেননি, বুঝেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফিতরাতাল্লাহ, এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রাচীন সৃষ্টি, আল্লাতি ফাতারান নাস আলাইহা, যার উপর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। প্রত্যেক মানুষকে, শিশুকে আল্লাহ সৃষ্টি করেন ইসলামের ফিতরাতের উপর, যে কোনো পরিবারে জন্মাক না কেন, মুসলিম পরিবারে জন্মাক, অমুসলিম পরিবারে জন্মাক, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান, নবজাত শিশু, সে জন্মায় আলাল ফিতরা, আল্লাহ পাকের সৃষ্টিগত ফিতরাত মানে ফিতরাত ইসলামের উপর। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ তাওহীদ নিয়েছেন, আল্লাহর একত্বের উপর জন্ম হয়। ফাবাওয়াহু ইয়াহউদানি, বাপ মা ইয়াহুদি হলে ইয়াহুদি বানিয়ে দেয়, আও ইয়ুনাসসিরানি, বাপ মা খ্রিস্টান হলে খ্রিস্টান বানিয়ে দেয়, আও ইয়ুমাজ্জিসানি, বাপ মা অগ্নি পূজক হলে, মূর্তি পূজক হলে মূর্তি পূজক অগ্নি পূজক বানিয়ে দেয়, বাপ মা পাপিষ্ট বেহায়া বেপর্দা, তো মেয়েদেরকে বেপর্দা করে দিয়েছে, বেহায়া করে দিয়েছে, খারাপ করে দিয়েছে। জন্মগত একটা ছোট বাচ্চারও লজ্জা আছে, ছোট বাচ্চাকে আপনি কাপড় খুলতে চান সহজে কাপড় খুলবে না, আর খুললেও বাপ মায়ের সামনে শুধু খুলবে, যার সামনে রাত দিন অভ্যাস হয়ে গেছে, ভাই বোন খুলতে যাচ্ছে দেবে না খুলতে, বাথরুমে ঢুকে দরজাটা বন্ধ করছে, এটা প্রকৃতি লজ্জা। কিন্তু যখন ছেলে মেয়ে যুবক যুবতী একাকার হয়ে যায়, সহশিক্ষা, একসাথে চাকরি, একসাথে অবাধ মেলামেশা, তখন লজ্জার একবার গর্দা উড়ে যায়। আল্লাহ বলছে লা তাবদিল লিখালকিল, আল্লাহর সৃষ্টিতে কোনো রদ বদল চলবে না, তোমরা আল্লাহর বিধানে কে উলঙ্ঘ করিও না, আল্লাহর বিধানকে লঙ্ঘন করিও না তোমরা। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দ্বীন। ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ লোক জানে না। মুনিবিনা ইলাইহি, তার দিকে ধাবিত হই, আল্লাহ অভিমুখী হই। ওয়াত্তাকু, তাকেই ভয় করো। ওয়াকিমুস সালাত, পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করো। তাহলে তাকুনু মিনাল মুশরিকিন, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। তাহলে এই আয়াত দ্বারা তাফসীরকারগণ বলেছেন যারা পাঁচ ওয়াক্ত সালাত কায়েম না করে তারা মুশরিকদের দলে শামিল, যদিও শিরক করেন, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে না, কিন্তু যেহেতু আল্লাহর ইবাদত ফরজ ছিল সেজদা করা পাঁচ ওয়াক্ত করলো না, কোন দলে শামিল হলো? দুটো দল, হয় মুমিন দল নয় মুশরিক দল, মুশরিকদের দলে সামিল হলো। আর বাস্তব আজান হইলো, একামত হলো, জামাত হইলো আর বসে থেকে গেল, তাহলে মুশরিকরা বসে থাকে, বেনামাজি বসে থাকলো, তখন তো মুমিন কখনো বসে থাকতে পারে না, জামাত হচ্ছে মসজিদে দৌড় দিয়ে ছুটে যাবে, মুশরিকদের দলে সামিল হয়ে যায়। এই জন্য গবেষক ওলামারা বলেছেন যে এই নামাজ ফরজ সালাত ছেড়ে দিলি বড় কুফরি হয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে যায়। যদিও এই বিষয়ে দ্বিমত রয়েছে। আল্লাহ পাক বলছেন মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম, তারা তো তাদের দিনকে বিভক্ত করে ফেলেছে, বহু মত আর পথ তৈরি করেছে, মুশরিকরা বহু মত পথ তৈরি করেছে, তাদের সাথ দিও না বেনামাজি হয়ে। ওয়া কানু শিয়ান, আর তারা বহু দলে বিভক্ত হয়েছে, ভাগ হয়েছে, কত দল উপদল যে সৃষ্টি হয়েছে, আকিদাই চলাই ফিরাই, রাজনৈতিক দলের তো শেষ নেই, এছাড়া ধর্মীয় দল তার চাইতে কম না, তার চাইতে বেশি, ধর্মের নামে যেসব দল উপদল তৈরি হয়েছে। আল্লাহ পাক বলছেন কুল্লু হিজবিন বিমালা দেহি ফারেন, প্রত্যেক দল নিজ নিজ মত পথকে নিয়ে আনন্দিত রয়েছে, উল্লাসিত রয়েছে। ওয়াইজা মাসান্নাস আদুররুন, মানুষের স্বভাব হচ্ছে যখন মানুষকে কোনো ক্ষতি স্পর্শ করে, বালা মুসিবত আসে, দাও রব্বাহ মনি বিনা এলিহি, তখন তাদের রবকে ডাকে আল্লাহ অভিমুখী হয়ে, খুব আল্লাহর দিকে ধাবিত হয়ে, খুব কান্নাকাটি করে। সুম্মা ইযা আযাকাহ মিনহু রাহমাতান, যখন আল্লাহ পাক তার পক্ষ থেকে রহমত দয়া আসাদন করান, সুখ শান্তি আসছে, রোগ ভালো হয়ে গেছে, বালা মুসিবত দূর হয়ে গেছে। ইযা ফারিকুম মিনহুম বিরব্বিহিম ইউশরিকুন, তখন তাদের একটি দল তার আল্লাহর সাথে শিরক করে ফেলে, অথবা আল্লাহকে ভুলে যায়, বেনামাজি হয়ে গেছে, খুব নামাজ পড়ছিল, ছেলেটা পরীক্ষা দিতে গেছে, নামাজ তিনটা রোজা রাখবো, নামাজ ধরে নিয়েছে পাঁচ ওয়াক্ত, ছেলে যেমনই পাশ করে নিয়েছে বা চাকরি পেয়ে গেছে, আল্লাহকে ভুলে গেছে, বেনামাজি। আবার লিয়াকফুরু বিমা আতাইনাহুম, যা আমি তাদেরকে দান করেছি তার সাথে যেন তারা কুফুরি করে, এর পরিণাম হচ্ছে কুফুরি, যারা শিরক করবে আল্লাহর অনুগ্রহ পেয়ে, তাদের পরিণাম হচ্ছে আল্লাহর রিজিক পেয়ে, আল্লাহর দান পেয়ে কুফুরি করা, অকৃতজ্ঞ হওয়া। ফাতামাত্তাউ, সুতরাং তারা ভোগ বিলাস করুক, ফাসাউফা তাআলামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে। আম আনজাল আলাইহিম সুলতানান ফাহুয়া ইয়াতাকাল্লামু বিমা কানু বিহি ইউশরিকুন, আল্লাহ পাক বলছেন আমি কি শিরকের কোন দলিল সনদ নাজিল করেছি, যে কোন ধর্মে শিরকের শিক্ষা দিয়েছি? আম আনজালনা আলাইহিম সুলতানান, তাদের জন্য কোন স্পষ্ট দলিল প্রমাণ নাজিল করেছি? ফাহুয়া ইয়াতাকাল্লামু, যা কথা বলছে তাদের সাথে, বিমা কানু বিহি ইউশরিকুন, যে সব শিরকি কাজ তারা করে থাকে সেই সম্পর্কে সমর্থন দিচ্ছে। এমন কোন কিতাব আল্লাহ নাজিল করেনি, এমন কোন রাসূল পাঠাননি। ওয়াইজা আযাকনা নাস রাহমাতান, মানুষকে যখন আমি আমার দয়ার আসাদন করাই, ফারেহু বিহা, খুব আনন্দিত হয়ে যায়। ওয়াইন তুসিবু সাইয়াতুন বিমা কদ্দামাত আইদিহিম, তাদের কৃতকার্যের কারণে যখন তাদের কোন অনিষ্ট স্পর্শ করে, ইযাহুম ইয়াকনাতুন, তখন তারা হতাশ হয়ে পড়ে। আওয়ালাম ইয়ারাও, তারা কি চিন্তা করে দেখেন? আন্নাল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, যার জন্য চান আল্লাহ পাক রিজিক কে প্রশস্ত করেন। ওয়ায়াকদির, আর যার জন্য চান আল্লাহ পাক সংকুচিত করেন। একই মানুষের জীবনে কখনো উত্থান, কখনো পতন, কখনো খেতে পাচ্ছে না, আর এই যে লোকটি খেতে পাচ্ছিল না, অনেক পয়সার মালিক হয়ে গেল। ইন্না ফি যালিকা লায়াতিন লিকাওমি ইউমিনুন, বিশ্বাসীদের জন্য এতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে। এখানে আমাদের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, আল্লাহ পাক আমাদের রিজিকে যেন বরকত দান করেন, দুনিয়ায় আখেরাতে আল্লাহ পাক যেন আমাদের সুখী করেন। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন।